আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা অনেক সময়ে জিজ্ঞাসার সম্মুখীন হই কিভাবে মুক্তাদি ইমামের অনুসরণ করবে। আমরা বারবার বলি যে সাধারণত মুক্তাদিরা ইমামের অনুসরণ করে কয়ভাবে? চারভাবে। তার মধ্যে একটা হচ্ছে সহি, বাকি তিনটা হচ্ছে ভুল, এবং তাতে ইচ্ছাকৃত করলে নামাজ বাতিল হয়ে যাবে। তো প্রথমে ভুলগুলো দেখি। প্রথম হচ্ছে যে ইমামের আগে আগে রুকু সেজদা করা, ইমামের আগে আগে সুরা পড়া, ইমামের আগে আগে রুকু, সুরা তো যখন শুনতে পাবে তখন, ইমামের আগে আগে রুকু সেজদা করা, ঠিক আছে, ইমামের আগে আগে তকবীর বলা, যদি ইচ্ছাকৃত করে নামাজ বাতিল। নম্বর দুই হচ্ছে ইমামের অনেক পিছে পিছে, অনেক পেছনে, ইমাম উঠতে যাচ্ছে তখন ও সেজদা করছে, এটাও যদি ইচ্ছাকৃত করে তো তাতে কি হবে? নামাজ বাতিল হয়ে যাবে। তিন নম্বর ভুল হচ্ছে ইমামের সাথে সাথে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার সাথে সাথে একদম, এটাও ভুল। একটা প্রথমটাকে বলে যে মুসাবাকা, মানে আগে আগে করা। দ্বিতীয়টা যেটা মুখালাফা, আর এটা যেটা বললাম এটা হচ্ছে কি বলে মুয়াফাকা। আর যেটা করতে হবে যেটা সঠিক সেটা কি বলে? হ্যাঁ, সেদিনে বললাম যে ভুলেন না আপনারা, কি বলে যেটা সঠিক সেটাকে কি বলে? মুতাবা। মুতাবা কাকে বলে? যেটা সঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আর খুব পিছেটা আল্লাহু আকবার, আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু হামিদা, আল্লাহু আকবার। এই যে খুব পিছে পিছে করা, মানে ইমাম উঠতে যাচ্ছে তখন আপনি উঠছেন, এটা খুব পেছনে করা। তো এইরকম যদি ইচ্ছাকৃত করা হয় তাহলে কোনটা সঠিক কোনটা ভুল এটা বুঝতে পারলেন। যথানিয়মে ইমামের অনুসরণ করা ওয়াজিব, এবং তার অন্যথা আচরণ গুনার কাজ। ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করবেন, ব্যাস। তাহলে অগ্রগমন কাকে বলে? মুসাবাকা কাকে বলে? ইমামের আগে আগে রুকু সিজদা করা অথবা মাথা তোলা, এমন আচরণ গুনার কাজ, বরং জেনে শুনে স্বেচ্ছায় করলে নামাজ বাতিল হয়ে যাবে। যেমন ইমামের আগে তাকবীরে তাহরিমা দিলে, ইমাম এখনো তাকবীর দেয়নি আর উনি আগে তাকবীর দিয়ে বসে আছেন, নামাজের বন্ধনই শুদ্ধ হবে না। ভুলে দিলে, দিয়ে ফেললে পুনরায় ইমামে তকবিরে দেওয়ার পরে তকবির দিতে হবে। একজন ইমাম সাহেব তকবির দেয়নি, অনেক সময় ইমাম সাহেব দেরি করে, ইমামেরও দোষ আছে, অনেক ইমাম দেখবেন দেরি করে রুকু করতে, সেজদা করতে দেরি করে। আর মুক্তাদিদের একটা ওই যে অভ্যেস হয়ে থাকে, অভ্যেসগত ভাবে, মানে বারনামাজ যাকে বলে, প্রোগ্রামিং হয়ে আছে, সেইভাবে চলে। ওদিকে ইমাম নতুন ইমামের পেছনে নামাজ পড়ছে, সে বেচারি তাল দিতে পারছে না, তাল মেলাতে পারছে না। ওই রকম অনেক আছে যে মুক্তাদি ধীরে সুস্থে পড়ে, আর এমন ইমামের পেছনে নামাজ পড়ছে যে এক্সপ্রেস, তাই না, ফোর জি নাকি বলে। তো যাই হোক, এই যে এইরকম যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল ইমামু জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি। ইমাম এই জন্য বানানো হয়েছে যে তার অনুসরণ করা হবে, সুতরাং তার বিরুদ্ধাচরণ করো না। তোমরা ইমামের পূর্বে কিছু করতে তাড়াতাড়ি করো না, যখন সে আল্লাহ আকবর বলে তখন তোমরা আল্লাহ আকবর বলো, যখন সে রুকু করে তখন তোমরা রুকু করো, যখন সে সামি আল্লাহুল মান হামিদা বলে তখন তোমরা সামি আল্লাহুল মান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ বলো, যখন সে আমিন আ শুরু করবে তারপরে, দাল্লিন বললো আল্লাহ তুমি শুরু করে দিলে আমিন, তা না, ইমাম আমিন বলবে তারপরে আমিন বলা শুরু কর, তখন তুমি আমিন বলবে, এইভাবে আর কি। সালাম আলাইকুম রহমতুল্লাহ, তো সঙ্গে সঙ্গে না, দুই দিকে ইমাম সালাম ফিরবে, তবে তোমরা দুদিকে, প্রথম দিকে সালাম ফিরবে, বুঝতে পাচ্ছেন? এখানে দুটো মত আছে যে একদিকে সালাম ফেরা হয়ে গেলে তারপরে মুক্তাদি সালাম ফিরবে, কিন্তু উত্তম হল ইমামের দুদিকে সালাম ফেরা হয়ে যাবে তারপরে আপনি প্রথম সালাম ফিরতে শুরু করবেন, তাহলে এটাই হবে সঠিক। কিন্তু আগে আগে করলে অনেকে করে কি, ইমামের সালাম ফেরা একদিকে হয়েছে, দ্বিতীয় দিকে ফেরার আগেই ও ফিরে দিয়েছে, তাই না? আর পুঁই শাক কিনতে হলে তো বুঝতে পারছেন, তাড়াতাড়ি আগে সালাম ফিরে দিয়ে পুঁই শাক কিনতে দেবে, যায় মসজিদে পাবো না বলে অনেকে করে এরকম। যাই হোক, তো অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বির ওয়াইদা রাকা ফারকাউ ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকা ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা কুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, যখন সে রুকু করে তখন তোমরা রুকু করো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত রুকু করো না যতক্ষণ পর্যন্ত সে রুকু না করেছে, যখন সে সিজদা করে তখন তোমরা সিজদা করো এবং ততক্ষণ পর্যন্ত সিজদায় যেও না যতক্ষণ সে সিজদায় না গেছে, মানে কপাল মাটিতে না রেখেছে। বেশ, আরেকটি হাদিসে আছে, আমা ইয়াখশা আহাদুকুম আও লা ইয়াখশা আহাদুকুম ইযা ওয়াকা'আ রাসুহু ক্বাবলা ইযা রাফা'আ রাসাহু ক্বাবলা আল ইমামি আন ইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমার আও ইয়াজআলাল্লাহু সূরাতাহু সূরাতা হিমার। তোমাদের মধ্যে কি এ কথার কেউ ভয় করে না যে ইমামের আগে আগে মাথা তুললে তার চেহারা অথবা আকৃতিকে আল্লাহ তাআলা গাধায় পরিণত করবেন, গাধার মতো করে দেবেন? বুঝতে পারছেন কতটা সর্বনাশী? ইমামের আগে আগে করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার মানে চেহারাটাকেই গাধার চেহারা করে দেবেন। তার মানে কত ঘৃণ্য কাজ, কত ঘৃণ্য কাজ যে আপনি করতে পারেন, ইমামের আগে আগে কিছুই করতে পারবেন না। আর একটা হাদিসে আছে, আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনী বির রুকুই ওয়ালা বিসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসারাফ ফাইন্নি আরাকুম আমামি ওয়া মিন খালফি। এই লোক সকল শোনো, হে লোক সকল, আমি তোমাদের ইমাম, অতএব আমার আগে তোমরা রুকু করো না, সিজদা করো না, বসো না এবং সালামও ফিরো না। সালাম ফেরার আগে যেমন বললাম লোকে সালাম ফিরে দেয়, আর একটা মানে ওলামারা বের করেছেন সেটা হচ্ছে ইমাম এখনো ঘুরে বসলো না আর উনি আপনার সালাম ফিরে উঠে মাতদর। বুঝতে পারছেন, ইমামের ফেরার অপেক্ষা করেন না মানুষ, অনেক কথা সুন্নত পড়তে লেগে যায়, পায়ে স্প্রিং লাগানো আছে, সালাম ফেরা হলে চট করে সুন্নত পড়তে লেগে গেল, আর যে এত জিকির আজকার আছে, সহজ সহজ জিকির আছে, সেগুলোও করে না, আল্লাহুল মুস্তাআন। বেশ, এবারে এটা হলো কি কার ব্যাপারে, যে আগে আগে করা অগ্রগমন। দুই নম্বর হচ্ছে পশ্চাৎ গমন, যাকে আরবিতে বলে মোখালাফা, খালফ, অনেক পিছনে করা। কিরকম? অর্থাৎ ইমামের অনেক পিছনে দেরি করে রুকু সিজদা করা। ইমাম রুকু বা সেজদা থেকে উঠে গেলেও মুক্তাদির দেরি করে রুকু বা সেজদাতে পড়ে থাকা, এমন করাও বৈধ নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সে রুকু করে তখন তোমরা রুকু করো, তখন সে যখন সে সেজদা করে তখন তোমরা সেজদা করো। তিন নম্বর হচ্ছে সহগমন, মানে সাথে সাথে যাওয়া, যাকে মুওয়াফাকা বলে, অর্থাৎ চটপট ইমামের সাথে সাথে সাথে রুকু সেজদা ইত্যাদি করা, এটাও অবৈধ। যেটা করতে হবে সেটাকে বলে মোতাবা, মানে অনুগমন, অনুগমন মোতাবা, অর্থাৎ ইমাম রুকু সিজদা করলে তবেই রুকু সিজদা ইত্যাদি করা, আর এরূপ করাটাই হচ্ছে ওয়াজেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত রুকু করো না, আগে হাদিসটা বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত সে রুকু না করে এবং ততক্ষণ পর্যন্ত সিজদা করো না যতক্ষণ পর্যন্ত সে সিজদা না করে। সাহাবি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু এই আমলের ব্যাখ্যায় বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা লাম ইয়াহনি আহাদুম মিন্না যাহরাহু হাত্তা ইয়াকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান সুম্মা নাকাউ সুজুদান বাদাহ। তার মানে দেখেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তাম, যখন তিনি সামিআল্লাহু লিমান হামিদা বলতেন তখন আমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত সিজদা করার জন্য নিজের পিঠ ঝোকাতে ঝোকাতো না, যতক্ষণ না আমরা দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে নিজের কপাল রেখে নিয়েছেন। বুঝতে পেরেছেন? মাটিতে কপাল রেখে নিয়েছেন, দেখে তারপরে আমরা দাঁড়ানো, সামিআল্লাহু লিমান হামিদা দাঁড়ানোর পর থেকে আমরা পিঠ বাঁকা করতাম, মানে সিজদায় যাওয়ার পরে। এটা কিন্তু খুব পেছনে না, তাহলে অনুসরণ করা হচ্ছে কি যে ইমাম আগে করবে তারপরে আপনি করেন এইভাবে, আর খুব দেরি করা মানে এই যে ইমাম চলে গেছে আর আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন, তারপর উঠা কাছাকাছি হলো আর তখন আপনি যাচ্ছেন, এটা হচ্ছে মুখালাফা। দুটোর মধ্যে পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য আছে যে খুব বেশি দেরি করলে হবে না, এইভাবে ইমামের পেছনে পেছনে অনুগমন করতে হবে, আর এটাই যদি আপনি দেরি করে দেন তাহলে কি হয়ে যাবে, মুখালাফা হয়ে যাবে। এই জন্য এই চারটি বিষয় আপনাদেরকে দেখাবো ভিডিও করে, কারণ অনেকেই দেখতে চান বা অনেকে বুঝতে পারেন না, এই জন্য আমরা চার রকম করে দেখাবো ইনশাআল্লাহ, উপকৃত হবেন সবাই। ওসাল্লাহু আলা নবীন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এবার দেখাবো যে আগে আগে কিভাবে ইমাম রুকু সিজদা মুক্তাদি করে থাকে, কিভাবে ভুল হয় আগে আগে করে থাকে, চলে দেখায়। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, হ্যাঁ দেখছেন মুক্তাদি আগে আগে উঠছে, হ্যাঁ আল্লাহ দেখেন ইমামের সিজদা যাওয়ার আগে মুক্তাদিরা সিজদা দিয়ে ফেলছে, হ্যাঁ আল্লাহু আকবার, দেখেন ওঠার আগে মুক্তাদিরা আগে উঠে পড়ছে, হ্যাঁ একে বলে মুসাবাকা, মানে আগে আগে করা, তকবীর শুনে উঠতে হবে তারপরে, হ্যাঁ দেখেন ইমামের সালাম ফেরার আগে ওনারা সালাম ফিরলেন, এ হচ্ছে মোটামুটি বুঝতে পারলেন আর কি ধারণা, এটা হচ্ছে মুসাবাকা, মানে ইমামের আগে আগে সবকিছু করা, হ্যাঁ এটা হচ্ছে মুখালাফা, অনেক পেছনে পেছনে করা, দেখেন ইমাম চলে গেছে দেরি করে, হ্যাঁ দেখেন কত আরামসে মুক্তাদি উঠছে অনেক দেরি করে, হচ্ছে দেখেন মুখালাফা কি বলে খুব পেছনে পেছনে করা, দেখেন মুক্তাদিরা দেরি করে সালাম ফিরবে, ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছেন, উনি এখন দরুদ মোনাজাত পড়বেন, তারপরে ওনারা দেরি করে সালাম ফিরেন, অনেক মানুষ এমন আছে যে নিজের মোনাজাত চালিয়েই যায় অথচ ইমাম সাহেবের সালাম ফেরা অনেক আগে হয়ে গেছে, আল্লাহ মুস্তান। এবারে আমরা দেখাবো যে যেটাকে বলা হয় মুওয়াফাকা, মানে সাথে সাথে ইমাম মুক্তাদির সাথে সাথে করছে, হ্যাঁ দেখেন একবারে সাথে সাথে করছে, এটা এটাকে বলে মুওয়াফাকা, মানে সাথে সাথে করছে, একদম সাথে সাথে করছে, অথচ এটা হচ্ছে মুওয়াফাকা, মানে সাথে সাথে করা। বেশ ইমামের অনুসরণ কিভাবে করতে হবে, যাকে মুতাবা বলা হয়, কিভাবে মানে মুক্তাদিরা ইমামের অনুসরণ করবে, হ্যাঁ দেখেন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, দেখেন খেয়াল করে ইমাম সিজদা মাথায় রাখবে, মাথা সিজদা যে রাখবে তারপরে, হ্যাঁ মাটিতে মাথা রাখার পরে তারপর মুক্তাদি সিজদা দেওয়ার জন্য রুকু, মানে সিজদা দেওয়ার জন্য রুকবে মাথায়, হ্যাঁ আল্লাহু আকবার। এবার সালাম ফেরাটা দেখুন, হ্যাঁ সালাম ফেরাটা দেখুন, ইমামের দুদিকে সালাম ফেরার পর সালাম ফিরবে মুক্তাদি, মমতাজ আল্লাহ তাআলা আমাদেরকে।